إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. প্রশংসা শুধুমাত্র সেই আল্লাহর, আসমান এবং জমিনে এমন কেউ কি আছে একক কিংবা সম্মিলিতভাবে যে বা যারা আল্লাহর রাজত্বে কোনো মালিকানা দাবি করতে পারে? প্রশংসা সেই আল্লাহর যিনি মশা কিংবা এর চেয়েও তুচ্ছ যে কোনো কিছু দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না। সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই নমরুদ নাজেহাল হয়েছিল সামান্য মশার সামনে, আর নিশ্চয়ই আজকের বিংশ শতাব্দীর আধুনিক দাবিকৃত পারমাণবিক শক্তিধর অজেয় শক্তিগুলো ধরশায়ী হচ্ছে মশার চেয়েও তুচ্ছ এক কণিকা ভাইরাসের সামনে। আল্লাহই কি সবচেয়ে সত্যবাদী নন? আল্লাহ অপেক্ষা আর অধিক সত্যবাদী কে আছে? আর এভাবেই আল্লাহ খুলে খুলে তার আয়াত পেশ করেন, তার নিদর্শনগুলো তুলে ধরেন যেন সেটা থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ওপরে বড়ই অনুগ্রহশীল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তগুত বাহিনীর একটি প্রজ্ঞাপন দেখা গেল, নজরদারির বিভিন্ন রকম হুমকি ধামকি। তারা বলছে, আমরা সব কিছু নজরদারির আওতায় এনেছি, সব কিছু 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে ইত্যাদি। বেশি দিন আগের কথা নয়, যখন র‍্যাবের ডিজি কাশ্মীর ইস্যু NRC ইস্যু নিয়ে বলেছিল, কাশ্মীর ইস্যু হচ্ছে ভারতের আভ্যন্তরীণ বিষয়, ঠিক আছে, এবং তাদের এটা তাদের নিজস্ব বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আর আলট্রা ইসলামিস্ট যেগুলো আর কি, তো আলট্রা ইসলামিস্টের সংখ্যা আমাদের দেশে খুব বেশি না, আর যারা রয়েছে তাদের কিন্তু আমাদের 24/7 আমাদের নজরদারিতে আছে। আমি একটা কথা ভেবে খুব হয়রান হয়ে যাই, এরা এসব বলে কি দিনের মুজাহিদদের ভয় দেখাতে চায়? আমি সত্যিই বানিয়ে বলছি না, তাদের আসল উদ্দেশ্যটা কি? কারণ তাদের মাথায় যদি খুব সামান্য পরিমাণ চিন্তাভাবনা করার মতো উপাদান থাকে, তাহলে বুঝতে পারার কথা মুজাহিদিনরা ভয় পান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেই আল্লাহ তাদের ওপর এবং সমস্ত সৃষ্টিজগতের ওপরে নজরদারি করেই যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে, কোনো কিছুই তার নজরদারির বাইরে নেই। শুধু তাই নয়, প্রত্যেকটি অণু পরমাণু বস্তুর নড়াচড়া থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ কোনো কিছুই তার অনুমতির বাইরে হয় না। এমন অবস্থায় মুজাহিদরা সেই আল্লাহর সৈন্য হয়ে কিভাবে তাদের মতো কাপুরুষ মুরতাদদের ভয় পেতে পারেন? তারা যুদ্ধের জানেটা কি? সাহেল অঞ্চলের এক মুজাহিদ কমান্ডার বলেছিলেন, যেদিন মুরতাদ সৈন্যরা আমাদের সাথে সরাসরি সম্মুখ সমরে লড়তে আসবে, সেদিন আমি তাদের সাথে তরবারি দিয়ে লড়ব। তিনি বোঝাতে চাচ্ছিলেন, তারা যদি তাদের ন্যূনতম সাহসটুকু জুগিয়ে তাদের হ্যাভি ক্যালিবার আর অটোমেটিক সব ফায়ার আর্মস নিয়ে যদি সামনে চলেই আসে, তবুও তাদের জন্য আমার তরবারি যথেষ্ট। তিনি বলছিলেন, আরে তোমরা যুদ্ধ কী করবে, তোমরা তো পারলে পুরো শরীরটাই বুলেট প্রুফ মেটালে ঢেকে ফেলতে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্পেশাল টিম হচ্ছে কমান্ডো ইউনিট, নাম শুনলে মনে হয় না জানি কি বীর বাহিনী। এই সেনাবাহিনী একটি অপারেশন করতে গিয়েছিল সিলেটে, দু একটি গুলির আওয়াজ আসতেই তাদের অফিসার গাধার মতো চিৎকার করে বলতে থাকে, রাব্বি রাব্বি গেট ব্যাক গেট ব্যাক, এই দিক থেকে ফায়ার আসতেছে। আজও আমি সেই রাব্বি নামের মহাবীরের পরিমরি করে পালিয়ে আসার দৃশ্য ভুলতে পারিনি। তাহলে এরাই কি আমাদের হুমকি দেয়? আসলে তারা নিজেদের কি মনে করে? তারা কি ধরে নিয়েছে যে দুনিয়া তাদের হয়ে গেছে? কিংবা কুফর বনাম ইমানের এই লড়াইয়ে কেউ কি তাদের বিজয়ের সুসংবাদ শুনিয়ে মিষ্টি খাওয়াচ্ছে? তারা কি এতটাই মাথা মোটা যে তারা তাদের পরাজয়টাও চোখে দেখছে না? তারা কি দেখে না তাদের মনিবরা কিভাবে আজ ময়দান ছেড়ে পালাচ্ছে? তারা কি দেখে না কিভাবে তাদের সমস্ত পরিকল্পনা গ্রহণ করা সত্ত্বেও তাদের সামনে দিয়েই এদেশের যুবকরা দিনের মহিমায় উদ্ভাসিত হয়ে তাদের সমস্ত শেখানো সিস্টেমকে কচু দেখাচ্ছে? তারা আমাদের প্রতিপক্ষ ভাবে, কিন্তু তারা জানে না স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিপক্ষ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 98 নং আয়াতে বলছেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্না আল্লাহা আদুউল লিলকাফিরিন। সুতরাং আজ আল্লাহর বিধানকে যারা চ্যালেঞ্জ করে এবং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন নিয়ে এসেছিলেন সেই দিনকে অস্বীকার করে, নিঃসন্দেহে স্বয়ং আল্লাহ তাদের শত্রু। আল্লাহর দুশ্মনেরা, তোমরা কখনোই সফল হতে পারবে না। এ সত্য কি এখনও তোমাদের বুঝে আসলো না? না ফেরাউন পেরেছিল, না নমরুদ পেরেছিল, আর না আব্রাহা পেরেছিল। মক্কার কাফেররাও পারেনি, পারস্য কিংবা রোম সাম্রাজ্যও পারেনি, শক্তিধর রাশিয়াও পারেনি, আর সর্বশেষ মহা শক্তিশালী দাবিকৃত আমেরিকাও লেজ গুটিয়ে পালালো। তাহলে কি এখনও তোমাদের সেই দুরাশা জিয়ে রাখবে যে আল্লাহর মোকাবেলায় তোমরা জয়ী হয়েই যাবে? ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার আলাদা কোনো কমান্ডো ইউনিট দরকার হয় না। সামান্য মশা, ছোট্ট পাখি আর যেটা তোমরা খালি চোখে দেখতেই পাও না, সেই অতি ক্ষুদ্র ভাইরাসই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহর দুশ্মনেরা, সাময়িক সুবিধাকে কি তোমরা চূড়ান্ত বিজয় ধরে নিয়েছ? তোমাদের জন্য বিজয় কিভাবে অর্জন করা সম্ভব যেখানে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের বিরুদ্ধে তোমাদের কোনো পরিকল্পনা সফল হতে দেবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 141 নং আয়াতে বলছেন, ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا। আরো শুনে রাখো, আর আখিরাতে জাহান্নামই হচ্ছে তোমাদের আবাস, আর আবাস হিসেবে সেটা কতই না নিকৃষ্ট। আল্লাহর দুশ্মনেরা, তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্যের ধরনটি কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সূরা আত-তাওবা 52 নং আয়াত। কুল হাল তারাব্বাসুন বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন ওয়া নাহনু নাতারাব্বাসু بكم أن يصيبكم الله بعذاب من عنده ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। আল্লাহর দুশ্মনেরা, এর পরেও কি তোমরা আমাদের হুমকি দেবে? নিশ্চয়ই এর চেয়েও বড় হুমকি তোমাদের প্রতি, আর সেটা এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে।